ইসলামের সরল বিধান আমরাই মেনে চলব, মানবতারে ঘুরে ফিরে আমরাই প্রচার করব। ইসলামের সরল বিধান আমরাই মেনে চলব, মানবতারে ঘুরে ফিরে আমরাই প্রচার করব। আমরা হব ওয়ারিসে উলামা, সাহাবীদের মতো হব উপমা। আমরা হব ওয়ারিসে উলামা, সাহাবীদের মতো হব উপমা। আমরা হব ওয়ারিসে উলামা, সাহাবীদের মতো হব উপমা। সিনাতে মোরা কোরআন রেখে, সিনাতে মোরা কোরআন রেখে, সিনাতে মোরা কোরআন রেখে, সত্যের জয়গান গাইব। ইসলামের সরল বিধান আমরাই মেনে চলব, মানবতারে ঘুরে ফিরে আমরাই প্রচার করব। আমরা হব বিদ্রোহী নেতা, যাদের খুনে এলো স্বাধীনতা। আমরা হব বিদ্রোহী নেতা, যাদের খুনে এলো স্বাধীনতা। আমরা হব বিদ্রোহী নেতা, যাদের খুনে এলো স্বাধীনতা। জন্মভূমিকে প্রাণ দিয়ে, জন্মভূমিকে প্রাণ দিয়ে, জন্মভূমিকে প্রাণ দিয়ে, আমরাই আঁকড়ে ধরব। ইসলামের সরল বিধান আমরাই মেনে চলব, মানবতারে ঘুরে ফিরে আমরাই প্রচার করব। আমরা হব অসহায়ের সহচর, যেমন ছিলেন হযরত নবী মোর। আমরা হব অসহায়ের সহচর, যেমন ছিলেন হযরত নবী মোর। আমরা হব অসহায়ের সহচর, যেমন ছিলেন হযরত নবী মোর। ওই পীড়িতের সেবায় ব্যথির ব্যথায়, পীড়িতের সেবায় ব্যথির ব্যথায়, ওই পীড়িতের সেবায় ব্যথির ব্যথায়, আমরাই আগে ছুটব। ইসলামের সরল বিধান আমরাই মেনে চলব, মানবতারে ঘুরে ফিরে আমরাই প্রচার করব। ইসলামের সরল বিধান আমরাই মেনে চলব, মানবতারে ঘুরে ফিরে আমরাই প্রচার করব। ইসলামের সরল বিধান আমরাই মেনে চলব, মানবতারে ঘুরে ফিরে আমরাই প্রচার করব।